আপনি ফুরুজ কতটুকু পাবেন? এই জন্য মনকে কন্ট্রোলে কন্ট্রোলে রাখা দরকার, আমাকে আপনাদেরকে দুনিয়ার লোভ কমানো উচিত। কিছু মানুষ ধনী কিন্তু সরকার খায়, ধনী আরেকজনে তাকিয়ে দাঁড়িয়েছে যেন এর চেয়ে বড় গরিব আর কি। দেখি আল্লাহ পাক ধন দিয়েছেন কিন্তু সে গরিব, ঠিক না? এরকম হয়েছে জীবনে একবার হাউস পড়স, জীবনে একবার হজ করতে কয়ে যাবি আল্লাহ, তবুও বাহানা হজের সময় আসবে না পয়সা নেই আর না অন্যের কাছে গিয়ে মাগে। এই সৌদিতে বাংলাদেশের কথা বলছে, বাংলাদেশ অনেক দিন সৌদি না জীবনে একবার হজ জাকাত ফরজ হলে বিভিন্ন বাহানা করে জাকাতটা কিরকম দিব, কোন রকম ফাঁক পেলে বাদ দিয়ে গেলে বাদ দিয়ে দিলে ভালো, আস্তাগফিরুল্লাহ আল্লাহ তোমার মন দেখছে, তোমার মন অনুযায়ী তুমি জাকাত দিলেও তোমার মন অনুযায়ী ফেসলা হবে, হয়তো কেউ কেউ ঠেকায় পড়ে দে আল্লাহকে ঠেকায় পড়ে আল্লাহ আল্লাহ কি তোমার তোমার দিকে মুখ তোমার মুখে দেখতে আছে ঠেকায় পড়ে দিল। ইসলামে পাঁচ ভিত্তির একটি জাকাত, জাকাত তুমি দিবে তোমার নিজের সম্পত্তি প্রাপ্ত করার জন্য, তুমি আমি মুদ্রা ঠেকাবো কি করবো কি না ফতোয়া করতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিব্রিল আলাইহি সালাম তার আত্মা একথা বলেছেন মানে আল্লাহর পক্ষ থেকে যে তোমাদের কেউ দুনিয়া থেকে যাবে না যতক্ষণ পর্যন্ত সে তার রিজিক পুরা করবে না। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মারা যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের রিজিক শেষ না হবে। এই যে পানি যতটুকু আমি খেয়েছি এই বুতলের এইটা হচ্ছে লিখা, বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করুন আল্লাহর ব্যাপারে অনুমান চলে না, আল্লাহ সৃষ্টি করতেন তার ব্যাপারে অনুমান চলে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা পৃথিবীতে উপস্থিত হয়ে কত কোটি কোটি মানুষ দেখি সবার মনের সংবাদ আল্লাহ জানে, জানে কিনা? এখানে আমরা কয়জন আছি আমার মনের সংবাদ আপনি জানেন? এই জায়গায় কয়জন কেউ বলতে পারবে? যত বড়ই বিদ্যান আপনার কাছেও সালাত করছে একসাথে বসো, তোমার মনে কি আছে ওই জানে? আল্লাহ, তাহলে সৃষ্টির সাথে ষষ্ঠার তুলনা হয়? ষষ্ঠার সাথে সৃষ্টির তুলনা হয়? ষষ্ঠা ষষ্ঠা। এবারে রব্বুল আলামিন আল্লাহর আরশে কে আছেন কিভাবে আছেন এটা কি তুলনা করলে হবে? কিন্তু বিশ্বাস করতে হবে কোরআন এবং সুন্নায় যেভাবে আছে ওইভাবে, যে আল্লাহ কোথায় আছেন বিশ্বাস করবো, এরকম মরণা দেওয়া আল্লাহ কেন ধাক্কা দিলেন? আপনি তা ঠিক আছে তো? ওই কিছু লোক আছে হক স্পষ্ট করার পরে মানে স্পষ্ট হওয়ার পরে হক বুঝে না, যা যাদের কাছে হক স্পষ্ট হয়নি ওদের ব্যাপার আলাদা, যার কাছে হক স্পষ্ট তবুও বলে না না কি বলেন আমাদের অভিযোগরা বছর পর বছর এই ক্লাসে আসছে কোনো কোনো ব্যক্তি সম্পর্কে আমি জানি ওই ক্লাসটি ওইটি আছে কিনা খবরদার এরকম আসবিয়ে গোষ্ঠীর টান মনের টান রাখে অহমিকা রাখল না, কারণ আসবি হয়তো জাহিলি বুঝতে পারছেন আসাবিয়া গোষ্ঠী যা বলেছে, আমার দল যা বলেছে, আমার কোন প্রতিষ্ঠান যা বলেছে, আপনার একই প্রতিষ্ঠান হবে, কোন প্রতিষ্ঠান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কোন প্রতিষ্ঠান করা চলবে না, বলো না আমার দল এটা বলো দল না, আল্লাহ আমাদের হেফাজত করুন। তো সৃষ্টি তুলনা হয় না ষষ্ঠার সাথে, রব্বুল আলামিন আর স্বাধীন আছে, আল্লাহ কি কোন তুলনা হয়? আল্লাহ একসাথে এতটুকু সম্মান, মনে সম্মান আল্লাহ জানে, শুধু এটাই যথেষ্ট, বাকি আপনি দেখেন আমরা যত কথা বলি সব আল্লাহ শুনতে পাই, ঠিক আছে সবই আল্লাহ শুনে, সারা দুনিয়ার সৃষ্টি কে কি করছে না করছে সব আল্লাহ দেখছে, আর সব তাদের মনের কথা জানে, সব তাদের সবকিছু যা কিছু বলছে তাদের মুখ থেকে বের হচ্ছে সব আল্লাহ শুনে একই মুহূর্তে। তো আল্লাহর সাথে কারো তুলনা হয় আল্লাহ আল্লাহ। এবারে কোরআন সুন্নায় এসেছে আল্লাহ পাক আরশে আযীমে আসছেন আছেন, তো আপনি কেন বলবেন ভিন্ন ভিন্ন? আরেকটা জিনিস, আল্লাহ পাক শেষ রাতে প্রথম আকাশে অবতরণ করেন, তো তুলনা চলে আল্লাহ কিরকম, কেউ কেউ প্রশ্ন করে আমাকে একই সাথে আল্লাহ পাক কিরকম বাংলাদেশেও থাকবেন, ইন্ডিয়া থাকবেন, অমুক জায়গায় থাকবে, আর বিভিন্ন জায়গায় জায়গায় বলেন, তো আল্লাহর সাথে একটা তুলনা দেওয়া হলো না, এই চিন্তা করাই তো চিন্তা, এইরকম চিন্তা করাই গলত, যে একটি যেমন শেষ রাতে আল্লাহ পাক প্রথম আকাশে অবতরণ করেন, তা আমরা কখনো দেখি সৌদিতে যে সময় শেষ রাত হয় ওই সময় বাংলাদেশ সকাল, ঠিক কিনা? তো কিরকম হয়, বাংলাদেশ আরো আগে শেষ রাত হয়, অমুক রাষ্ট্রে আরো আগে হয়, অমুক রাষ্ট্রে আরো আগে হয়, তো বলেন তো এগুলো সৃষ্টির সাথে তুলনা দেওয়া হলো কিনা? খবরদার, এই চিন্তাই করতে নাই যে আল্লাহ পাক প্রথম আকাশে কিরকম উত্তর, চিন্তাই নাই, আপনার কাজ হচ্ছে শেষ রাত হয়েছে আপনি আপনার রবকে ডাকেন, স্পষ্ট কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, কিরকম চিন্তা করেন তাফকির, চিন্তা কিরকম শেষ রাতে একটা কথা হল, তো এই জন্যই গুমরা গুমরা হয়, আল্লাহর মতো কেউ নেই, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ তুমি কত বড় বিদ্যা আমার মনে সম্বন্ধে না, এক তোমার কাছে বসে আছে বলো তো আমার মনে সম্বন্ধ কি, ওই মাঝে মধ্যে আছে একটা ভণ্ড, ভণ্ড আছে না, আপনি গেলেন তার কাছে ভণ্ড পিক আর কি বলতেই বলবো মরি নাই, হাই রে হ্যাঁ মাদ্রাসায় যখন কত পপিকে দেখেছি গলত কাজ যাদেরকে আহলে হক এগুলো তো আমার বলার কিছু নেই, কিন্তু আমি ভুল জানি কত গলত কাজ, অশালীন কাজ, গলত এইসব তীরে রাখা, তাই হকপীর হকপীরদেরকে আমি দেখেছি যাদেরকে হকপীর বলা হয়, আর না হকপীরের কথা আর কি বলি, বুঝতে পারছি যারা বলে হকপীর তাদের অবস্থা, তো না হকপীরের কথা কি বলি, আপনি গেলেন আপনার পীরের কাছে, হ্যাঁ ঠিক মেয়ে জন্য এসেছে বলে দিয়েছে আপনার পয়সা লেগে গেছে, হ্যাঁ আপনি কিরকম মনে করলেন আমি এরকম স্ত্রীর জন্য লেগে গেছি, এখন তো তার উপর বিশ্বাস এরকম হয় না, আর ঘুরে ঘুরে সময় আছে উল্টা গেল ও যে কোনো কোনো বর্ণ দেখবেন এইরকম হয়েছে রেখা দিয়ে রেখা দেখাতে রেখা, আপনার দুই বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে পাঁচটা বলে আমি তো একটাই বিয়ে করি নি পাগলের বাবু থেকে পাঁচটা বিয়ে আমার করি নি, এরকম হয় কিনা, ও দেখেছে এরকম রেখা, এই রেখা যদি লম্বা হয় তাহলে বিয়ে, হ্যাঁ দা হিনা আরেকটা লম্বা তো আরেক বিয়ে, বুঝতে পারছেন একটা হয়ে গেছে ফুল, বুঝতে পারছেন শুন একটা হয়ে গেছে আর একটা বাকি আছে,

বান্দাকে ওইভাবে তালাশ করে যেবার মৌত বান্দাকে তালাশ করে। কথাটা স্পষ্ট কিনা? আপনি মৌত ছেড়ে কোথাও পালিয়ে যেতে পারবেন? কোথায় পালাবেন? আমেরিকা, রকেট, মঙ্গল গ্রহ হবে নাকি? আচ্ছা, এরকম হয় না কখনো কখনো মানুষ ওই বিমানের উপর মারা গেছে, এরকম হয়েছে? আপনাদের জানা শুনে জানেন লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই জানার কথা। বিমানে বাচ্চা জন্ম হয়েছে, হয়েছে কিনা? তুমি যদি বলো একদম উপরে চলে যাবো, মৌত হবে না, হবে নাকি? আল্লাহ যদি আপনার মৌত লিখে রাখে, মহাশূন্যে আপনার মৌত হবে, তাহলে আপনি ওখানে যাবেন, ওখানে আপনার মৌত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার মৌত লিখে রাখে, আপনি সাবমেরিনের সাহায্যে একদম সমুদ্রের অতল গভীরে চলে গেছেন, সমুদ্রের নিচে আল্লাহ লিখে রেখেছেন ওই সাবমেরিনের ভিতরে আপনার মৌত হবে, ওখানে আপনার মৌত হবে, হয় কিনা এরকম? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে তোমার মৌত তোমাকে অনুসন্ধান করে, তোমাকে তালাশ করে, ওইভাবে তোমার রিজিক তোমাকে তালাশ করে। যদি আমাদের ইমান মজবুত হয়, তো আমরা হারাম করতে যাব না, কারো মাল আত্মসাৎ করব না, কারো উপর জুলুম করব না, কারো সম্পত্তি ছিনিয়ে নেব না। আপনার পাওয়ার বেশি, গ্রামের বড় বড় সম্পদশালী মানুষ, পঞ্চায়েত প্রধান বা এরকম, হ্যাঁ, আপনি কি করলেন আরেকজনের জায়গা হাইল দিলেন, হাইল দিলেন অথবা এরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোন ব্যক্তি কারো এক বিঘত পরিমাণ জমি ছিনিয়ে নেয়, তাহলে কালকে আমাদের দিন রব্বুল আলামিন সাত তবক জমি দিয়ে, এই জমি নিয়ে সাত তবক জমি দিয়ে তার গলায় বেরিয়ে পড়াবে। কেউ যেন এরকম না করে। আজকে আছে অনেকে তোমাকে তোমাকে হয়তো বিশ্বাস করে, তোমার কাছে আমানত রাখলো, ওরা তুমি জানো কি ভাই তোমার সাথে আমার সম্পর্ক নেই, এরকম হয় কিনা? খবরদার, একদিন মরতে হবে। অন্যদিকে যদি তুমি মনে করো আমানতের খেয়ানত হয়ে যেতে পারে, তাহলে তুমি তাকে আগে আগেই বলা মেনে বলা আমানত, এতে ওর আগ করলে কোনো নেই নেই, বুঝতে পারছেন? কেউ কেউ আমার কাছে এসে বলে আমার আমি আমার কাজ এটা আমার হতো, আমি ব্যস্ত মানুষ বলে আমার কি, বুঝছেন? কেউ কেউ এসে আমার কাছে হয়তো সত্তর সমান না, আমার কাছে কেউ চায় না, বাই চান্স একজন দুজন এরকম হয় না, হয়তো ঋণ চাইবে, আমি বলে দেবো না। তো স্পষ্ট করে বলে দিলেন মানুষের ভিতরে যদি কিছু না থাকে, হ্যাঁ পরে সামনে শুয়ে সে তোমার আশায় বসে থাকলো, আরো মুশকিল। এর থেকে ভালো হলো একদম হয়তো না বলবে না, নাই হ্যাঁ দুইটা থেকে একটা। আচ্ছা, আরেকজনকে ধার দেয়া এটা সুন্নত নওয়াজি, ফজিলতের কাজ, কিন্তু তুমি যদি দেহ ওকে ধার দিয়ে আরো মুশকিল হতে পারে, দিও না। পরে এসে আমার কাছে এসে খবরদার এই পথ বন্ধ করে দেয়, আপনি আল্লাহর জাতির উপর ভরসা করে আপনি যদি মনে করেন সে বিশ্বাসী ওকে দিন, ফি মুশকিলে আপনি যাবেন কোর্টে, কোথায় যাবেন কোর্টে, এখানে এসে বলতে আমার কাছে বলতে ওখানে আমি কি আমি দেখতেছি নাকি, এটা হচ্ছে আইনের ব্যাপার, কোর্ট আইনের ব্যাপার, সত্যি আমি নাই, বুঝতে পারলেন? আল্লাহ আমাদের বুঝাব তৌফিক দিন। তোমাকে একটু সচেতন থাকতে হবে, আকিদা বিশ্বাসের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। যদি আকিদা তোমার ঠিক না হয়, দশ বছর ঝুট সেন্টারে, হজ সেন্টারে, তবু বাংলাদেশে গেলে ওই বেদাতে আছে কিনা? এখানে বাংলাদেশ গেছে চার মাসের জন্য, বুঝছেন? চার মাস বলে বাড়িতে যাব না যতক্ষণ পর্যন্ত ওই ওদের সাথে তার দলের সাথে চল্লিশ দিন না ঘুরাবে, আছে কিনা? কেউ কেউ আছে মানে বউ বাচ্চার হক করে তিন বছর চার বছর পর গেছে বাংলাদেশ গিয়ে, আগে চল্লিশ দিন আশি দিন ওখানে, তারপরে যায় বাড়িতে, আছে কিনা? খবরদার এরকম হয় না। এরকম পাগলামি করো না। তুমি এখানে হালাল কামাই করছো, তুমি এখানে মজুদ সেন্টারে আসছো, ইলিম শিখছো, তুমি এখানে দাওয়াত প্রচার করো, হক প্রচার করো, তুমি হচ্ছে দায়ী। আর তোমার মধ্যে যদি বেদাত থাকে, 10 কোটি বছর যদি তুমি লাগিয়ে দাও বেদাত করে, কোনো ফায়দা হবে? এটা তো অসম্ভব। 10 কোটি বছর লাগাবে বেদাত, কুল্লু বিদআ দলাল ওয়া কুল্লু দলালা ফিন্নার। আমি বলি যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা বুঝতে পারছেন? আমিও ঘুরেছি এরকম, আমিও ঘুরেছি, রব্বুল আলামিন আমাকে হেদায়াত দিয়েছে, বুঝতে পারছেন? অনেক আগের কথা, আমার আকীদাও এরকম ছিল। আগে যেভাবে বলেছি কবর থেকে ফয়েজ পায়, এই জন্য কোনো মানুষ আমাকে বলতে আমি মিথ্যা বলেছি, যদি কেউ বলে সে জেদ করে বলছে, একদিন যেতে হবে কবরে, কালকে মরতে হবে কি আজকে আল্লাহ আলাম। তাই হক পে হক ছাড়বেন না, জাহান্নামের পথ পরিত্যাগ করুন। বেদাদি পথ তো কি জাহান্নামি পথ। আমি বললাম আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, একজন একজন জান্নাত, বাকি সব কোথায়? আমি বললাম না আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমাকে বুঝ দিয়েছে, বুঝতে পারছো? কোরআন সুন্নাহ মজুদ, আল্লাহর কালাম মজুদ, তবু বলেন না তবু ব্যাপারটা বুঝতে পারছেন? তবু বলে কিনা কুল্লু তবু নেই, হক মানো না কিন্তু হক স্পর্শ হয়ে গেছে আর তুবু নেই। আপনাকে বললাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই, ঠিকই আছে, তবু হলো নাকি আপনার ইমান হবে? হ্যাঁ, তো যারা ইসলাম কবুল করে আন্তরিক বিশ্বাস সহকারে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বান্দা অবশ্য, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই, আল্লাহ এক একা একক, তার কোন শরীক নেই। সুবহানাল্লাহ, আপনি এখন একদম আত্মপ্রত্যয় নিয়ে মনের বিশ্বাস সহকারে বলতে হবে, বলবেন না এতদিন ছিলাম তখন কি করা যায় শুধু বললেই হয়, তো আপনি ইমানদার হন, তো আপনি আগে বিদাত করতেন আল্লাহ বুঝ দিয়েছে, আগে শিরিক করতেন আল্লাহ বুঝ দিয়েছে, এখন যদি বলেন না কি বলেন ভাই এতদিন যাব অত করতাম হঠাৎ করে কিরকম ছাড়ি, তো আপনি মুসলমান হলেন? আপনার আকীদা ঠিক হলো? আপনি কি মুওয়াহ্হিদ হলেন? ভালো করে যার ভিতরে অনুপরিমাণ শিরক থাকবে সে জান্নাতে যেতে পারবে। আমি বললাম না আমার আল্লাহ বললেন, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, চুপ, যুলমিন না কেন, উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান আনলো আর ঈমানের সাথে বিন্দুমাত্র শিরকের সংমিশ্রণ করলো না, আর বিন্দুমাত্র, বুঝতে পারছেন? তাদেরই জন্য রয়েছে পরিপূর্ণ নিরাপত্তা, দুনিয়াতে নিরাপত্তা, আখিরাতে নিরাপত্তা, কবরের নিরাপত্তা, আর তারাই হলো হিবা হেদায়াত। আমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা এইসব বিধান তো মানব, হালাল কামাই করব ইনশাআল্লাহ, কিন্তু সবার আগে দুইটা, শিরিক থেকে যেন মুক্ত থাকি ইনশাআল্লাহ, বেদাত থেকে যেন মুক্ত থাকি ইনশাআল্লাহ, বিভিন্ন বিষয়ে আলোচনা ওগুলা শুনি, এমনি কিতাব বই পুস্তক পড়ি, অহেতুক সময় যেন নষ্ট না করি, ফেসবুক দেখে কিছুই নেই, বুঝলেন? দিনে আসেন, তরস্কাহে সামিল হন, কোরআন শিখুন, আমাদেরকে ভবিষ্যৎ জিন্দগি, আসল যে ভবিষ্যৎ জিন্দগি, সেই ভবিষ্যৎ জিন্দগি সম্পর্কে সবসময় চিন্তা ভাবনা করা দরকার, কি নিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? যদি আপনি ভালো নিয়ে যান, যদি শিরিক থেকে মুক্ত থাকা অবস্থায় থাকেন, আসল যে শিরিক থেকে মুক্ত থাকা অবস্থায় যদি আপনি যান, তাহলে আপনি আশা করবেন আলহামদুলিল্লাহ, সব আর সব করলেন, সলাত সিয়াম কিয়াম হজ যা করে সব করলেন, কিন্তু এর সাথে শিরিক নেই, শিরিক থাকলো, শিরিক থেকে আপনি মুক্ত থাকবেন না, মারা গেলেন কি অবস্থা হবে, ঠিক না? তো আমরা নেক আমল করবো, আসল যে জিনিসটা হবে শিরিক থেকে আর বেদাত থেকে যেন মুক্ত থাকি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান, আল্লাহ আমাদেরকে মাফ করো, মুসলমানদের ইমান আমলের হেফাজত করো, আল্লাহ বেদাতিদের